بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون. هي محمد তোমাকে মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে, অবশেষে তোমরা সবাই কিয়ামতের দিন তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت العالمين سمستق الشنصة جي الله فك رب العالمين وحده لا شريك جني أكو يكو جار كن أنشي دارني جني تار پروبوت تار عبادت بندگي تي تار كازي كرمي সব কিছুতেই তার গুণাবলীতে এক, ওয়াহদাহু লা শারীক, যিনি হাইয়ুন লা ইয়ামুত, আল হাই আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যার কোনো দিন মৃত্যু নেই। পক্ষান্তরে আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে, মানুষ হোক আর অন্য কোনো মখলুকাত হোক, এমনকি মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ আম্বিয়া এবং রসুল হোক, এমনকি তাদের শ্রেষ্ঠ যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, প্রত্যেকের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন হায়াতের পরে মত লিখে রেখেছেন এবং সেই মত তাদের হয়েছে আর প্রত্যেক মানুষের মত হবে। আল্লাহ ফাকরাবুল আলমিন কোন মানুষকে স্থায়িত্ব দান করেননি, কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় আল্লাহাক বলেছেন। সে আল্লাহ ফাকরাবুল আলমিন সমস্ত প্রশংসা এবং ইবাদত বন্দেগীর হকদার, যে আল্লাহ ফাকরাবুল আলমিন চিরঞ্জীব, যে আল্লাহ ফাকরাবুল আলম সবকিছুকে ধারণ করে রয়েছেন, আল কাইয়ুম, যে আল্লাহ ফাকরাবুল আলমিন তার আদি অন্ত নেই, তিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন। পক্ষান্তরে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, যতই বড় মানুষ হোক না কেন, আল্লাহ ফাকরাবুল আলম কুদরতের সামনে অসহায় কমজোর। আল্লাহ পাকের জন্য কোরআন কারিম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। ফকিরের বহুবচন হচ্ছে ফুকারা। আল্লাহ পাক কোরআন কারিম মানব জাতিকে, তার মধ্যে আম্বিয়া রসুলগণ সকলে রয়েছেন, আল্লাহ পাকের যারা ওলি, আল ওলির চাইতে আর সবচাইতে বড় ওলি আম্বিয়া রসুলগণ। যদি আমাদের দেশের ধারণা যে ওলি মানে আর কিছু আর নবী মানে আর কিছু, যদি ধরে নেন যে ওলিদেরকে আলাদা করে ধরলেন, তো ওলির চাইতে যারা নবী নন আর ওলি এমনি ওলি, তাদের চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ, কোন তুলনা চলে না আম্বিয়া রসুলগণের সাথে। যারা নবী রসুল নন কিন্তু আল্লাহর নেক বান্দা, তাদের তুলনা করা মোটেই উচিত নয়। কিন্তু আমাদের দেশের আকীদা আমল এই কুসংস্কার রয়েছে যে ওলিদেরকে নবী রসুল চাইতে বাড়ি আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণ দিয়ে দেওয়া হয়েছে। বরং তাদের সুফিরা এ কথাও বলেছে যে আমরা এমন দরিয়ায় প্রবেশ করতে পেরেছি বা ডুব দিতে পেরেছি যে খুদনা বাহরান। তাদের একজন বড় যাদেরকে ওলি মনে করা আমাদের সমাজে, বাইজিদ বস্তামির মতো, তারপর রুমির মতো এদের বক্তব্যগুলি। খুদনা বাহরান, এমন সমুদ্রে আমরা পাড়ি দিতে পেরেছি বা প্রবেশ করতে পেরেছি। ওয়াকাফাল আম্বিয়াউ ওয়াল মালায়েকা তু ফি সাহিলি, নবী রসুলগণ এবং ফেরেশতাগণ তার কিনারায় গিয়ে থেমে গেছে, সেই সমুদ্রে নামতে পারেনি। এই শিরকি কুফরি মতবাদ আমাদের সমাজে রয়েছে, কারণ সুফিবাদ এসব শিরকি কুফরি ছড়িয়েছে। তো আল্লাহ ফাকরাবুল আলম সমস্ত প্রশংসা, যে আল্লাহ ফাকরাবুল আলমিন অভাব মুক্ত, ত্রুটি মুক্ত, পক্ষান্তরে মানুষ হচ্ছে ত্রুটিযুক্ত আর আল্লাহ ফাকরাবুল আলম মুখাপেক্ষী। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ ফাকরাবুল আলমিন মানব জাতির মধ্যে বরং সমস্ত সৃষ্টির মধ্যে ফেরিস্তাগণের উপরেও আল্লাহ ফাকরাব শ্রেষ্ঠত্ব দান করে সম্মানিত করেছেন। তবে তিনি মানুষ ছিলেন এবং মানুষের জন্য আল্লাহ ফাকরাবুল আলম, তিনি আল্লাহ পাকের মখলুক ছিলেন, আল্লাহ পাকের বান্দা ছিলেন। কালেমায়ে শাহাদাত আমরা মুখস্থ করি আর তা পড়ি এবং তার স্বীকৃতি কেউ না দিলে, তা বিশ্বাস না করলে মুসলিম হয় না, এই আকীদা বিশ্বাস রাখি, তাতে আমরা বলিও কিন্তু মন্ত্রের মতো বলি, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, বান্দা মাবুদের যিনি আব্দ, বান্দা যতই বড় বান্দা হোক না কেন, গোলাম, হ্যাঁ, যিনি মাবুদ, যিনি মনিব, যিনি মালিক, তার মুখাপেক্ষী মোহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে 15 রবিউল আউ্বাল 1432 হিজরি, এই রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে অনেক শিরক বিদআত ছড়িয়ে রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে হায়াতুন নবীর আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, হায়াতুন নবী মানে নবী সাল্লামের হায়াত রয়েছে, স্থায়ী হায়াত রয়েছে, তিনি মারা যাননি এবং নবী সাল্লাম মারা গেছেন, এ কথা হচ্ছে বেয়াদবি, এটি কথা হচ্ছে ওয়াহাবিদের কথা, আমাদের দেশের বিদাতি ভাষায় ওয়াহাবিদের কথা। আর তাদের কাছে ওয়াহাবি মানে ধারণা হচ্ছে যে তারা ইসলামের বাইরে, আর যারা মুসলিম তাদের আকীদা কি, তাদের ধারণাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে রয়েছেন, হায়াতে রয়েছেন, বরং আমাদের মতোই জীবিত রয়েছেন, এ কথা আরো দাবি করা হয়েছে। কারণ নাম না উল্লেখ করে বলছি, এই কথাগুলি তাদের কিতাবগুলিতে পাবেন যে আমাদের মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে রয়েছেন, জীবিত রয়েছেন। কোরআনে কারীমের কয়েকটি আয়াত পেশ করব, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করব, সাহাবায়ে কেরামদের হাদিসগুলি তাদের বক্তব্যগুলি পেশ করব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা কি বলেছেন, হায়াতুন নবী বলেছেন যে তিনি জীবিত, না বলেছেন যে ওয়াফাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমাদের সে বিদাতিরা নবী সাল্লাম মারা গেছেন এই কথা বলা বড় বেয়াদবি মনে করে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকাল ত্যাগ করেছেন, খুব বেশি যদি বলে পরলোক গমন করেছেন অথবা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এই ধরনের কথাবার্তা বলে। আকীদা কিন্তু লুকায়িত আছে যে নবী সাল্লাম মারা যাননি, সেজন্য আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন। আমিও যদি বলি আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহ মিলিত হয়েছেন, কিন্তু আকীদা রাখি যে প্রত্যেক মানুষের জন্য মত আল্লাহ লিখে রেখেছেন, সুতরাং তিনি মারা গেছেন, এই আকীদা নেই, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি এই শিরকি আকীদা লুকায়িত থাকে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই চিরঞ্জীব, সব সময় বেঁচে আছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, তাহলে আয়াতুল কুরসি পড়া আপনার জন্য উচিত নয়। আয়াতুল কুরসি পড়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই বা হক মাবুদ নেই, লা ইলাহা ইল্লাহু আল হাই, যিনি চিরঞ্জীব, যে সব সময় হায়াতে রয়েছেন, তিনি আল হাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তিনি বেঁচে রয়েছেন, হায়াতুন নবীর বিশ্বাস রাখি আমরা, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ করে দিলেন, সমতুল্য করে দিলেন, আল্লাহ পাকের গুণ আল হাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন অথবা আর কাউকে দিয়ে দিলেন, এর নামই তো শিরিক। কোরআনে কারীমের আয়াত আর বেশ কিছু হাদিস আপনাদের সামনে আজকে পেশ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, হক কথা মেনে নেওয়ার তৌফিক দান করেন, সত্য কথার প্রতি ঈমান নিয়ে আসার বিশ্বাস করার তৌফিক দান করেন এবং সত্যের প্রতি অটল হয়ে প্রতিষ্ঠিত হয়ে চলার যেন তৌফিক দান করেন, সত্যকে গ্রহণ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যেখান থেকে আসুক না কেন। তারপরে কোরআন এবং হাদিস থেকে যদি সত্য আসে তাহলে প্রত্যেক মানুষের জন্য তা গ্রহণ করা ফরজ। কোরআন এবং হাদিস থেকে যদি স্পষ্ট করে দেওয়া হয় সত্যকে, তাহলে সত্য গ্রহণ করা প্রত্যেক মুসলিমের জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য ফরজ। আর কানে সত্যের আওয়াজ, সত্যের ডাক পৌঁছার পরে কেউ যদি অস্বীকার করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে, আল্লাহ পাকের হুজ্জত তার উপর কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে কাল কিয়ামতে কোন অজুহাত পেশ করতে পারবে না, ওজর পেশ করতে পারবে না যে মা জানা মিন বাশির ওয়ালা নাজির, আল্লাহ আমার কাছে কেউ জানাবার জন্য আসেনি, না কেউ বলার জন্য এসেছিল সুসংবাদ দেওয়ার জন্য, না কেউ সতর্ক করার জন্য এসেছিল, আমি যে আকিদায় ছিলাম সেই আকিদা ভুল, এটা আমার জানার কোনো সুযোগ হয়নি, এ কথা বলার সুযোগ হবে না। তার মানে এই নয় যে জানবেন না। হ্যাঁ, এই জন্য আরবিতে প্রবাদ আছে যে ফাইন কুন্তা তাদের ইফাতিল কে মুসিবত, যদি জানো আর তারপরে আমল না করো, বিশ্বাস না করো, এটি একটি মুসিবত। জানলেন আপনি আর আমল করলেন না, বিশ্বাস করলেন, ফাতিল কে মুসিবত, এটি মুসিবত। ওয়াইন কুন্তা লা তাদরি, আর যদি না জানেন, আমি জানবো না, বিশ্বাসও করবো না, যা আছে যে অবস্থা আছে তাই। হ্যাঁ, মায়ের পেট থেকে যেভাবে জন্মেছি ওইভাবেই থেকে যাব, দিনের ক্ষেত্রে শুধু এটা থাকে, দুনিয়ার ক্ষেত্রে কেউ মায়ের পেট থেকে যেভাবে জন্মেছে ওই রকম জাহেল অজ্ঞ হয়ে থাকে না, না থাকে, দুনিয়ার ক্ষেত্রে সবকিছুই শেখে, কিন্তু দিনের ক্ষেত্রে একসঙ্গে লোকেরা বেশি জানতে চায়, আরে বেশি জানলে ঝামেলা আছে, বেশি আমল করতে হবে। তাদের সম্পর্কে আমি বলছি যে ওয়াইন কুন্তাল্লাহ তাদেরই, যদি না শেখেন আপনি, না জানেন, ফাল মুসিবত আজামু, তাহলে আরো বড় মুসিবত, ডবল মুসিবত, অজ্ঞ জাহেল আর বে আমল, আমলও করলেন না আর এলেমও শিখলেন না, দুই ফরজ ত্যাগ করলেন। আর যদি এলেম শিখেন, এক ফরজ তো আদায় হলো কিন্তু আমল করলেন না আপনি, তাহলে আরেক ফরজ ত্যাগ করলেন, আমল করার, বিশ্বাস করার, ইমানে যা জেনেছেন সত্য আর সে কথার প্রতি বিশ্বাস করা, সে কথার প্রতি আমল করা আপনি ত্যাগ করলেন, এক ফরজ ত্যাগ করলেন। ইহুদি খ্রিস্টান চরিত্র জানেন কি, যাদেরকে আল্লাহ মাগদুব আলিম বলেছেন আর দললিন বলেছেন, দললিন কারাকে বলেছেন, যারা জানলো না আর আমল করলো না, দললিন পথভ্রষ্ট বলেছেন। আর যারা জানলো তারপরে অস্বীকার করলো, তাদেরকে আল্লাহ গজব প্রাপ্ত, আল্লাহর অভিশাপ তাদের উপর হয়েছে, মাকদুব আলিহিম বলেছেন। দুটো হচ্ছে গোমরা রাস্তা, ডান দিকে বাম দিকে। আর আনামত আলিহিম বলেছেন, যারা জানলো, জানার চেষ্টাও করলো, সত্যকে সন্ধান করলো এবং সত্যের প্রতি আমল করলো, বিশ্বাস করলো। তাহলে কোন দলে আপনাকে সামিল হইতে হবে, আমাকে সামিল হইতে হবে? সূরা ফাতিহার তাফসীর নিজের উপর বাস্তবায়ন করবেন, শুধু মন্ত্রের মতো পড়বেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি এনাম করেছ, তোমার নিয়ামত তাদের উপর হয়েছে। সেই দল হচ্ছে যারা জানে এবং বিশ্বাস করে আমল করে, আর যারা জেনে বিশ্বাস করে না আমল করে না, ইহুদি চরিত্র মাগদুব আলাইহিম, গোমরা পথভ্রষ্ট এক দল, আল্লাহর গজব তাদের উপর। আর যারা জানারও চেষ্টা করলো না, জাহেল মূর্খ থাকলে বেশি লাভ, জানারও চেষ্টা করল না আর আমলও করল না, বিশ্বাসও করল না, তারা হচ্ছে দলিন পথভ্রষ্ট। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত দিয়ে, যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরুতে খুতবার সাথে সাথে। আল্লাহ পাক সূরা যুমার আয়াত নম্বর 30 এর ইরশাদ করছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহু মাইয়্যিতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা, নিশ্চয়ই আপনি কি, মাইয়্যিত, মাইয়্যিত মানে কি, মৃত না জীবিত, হাই হয় না, একেবারে বিপরীত, একেবারে বিপরীত। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, এরপরেও কি ইখতিলাফ থাকা আর সম্ভাবনা আছে? যদি অন্তর বাঁকা না থাকে আর কোরআনকে অস্বীকার করার মন মানসিকতা না থাকে, কোরআনের প্রতি ইমান থাকে আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এত স্পষ্ট কথার পরেও কি আল্লাহকে বলতে, আল্লাহ আমি বুঝতে পারিনি, বুঝতে ভুল হয়ে গেছিল, আমার ভ্রম হয়ে গেছিল, এরকম কখনো বলার সুযোগ নেই। ইন্নাকা, তাকিদের সাথে, নিশ্চয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি, আল্লাহ পাক সম্বোধন করছেন, হে নবী মুহাম্মদ, তুমি মাইয়্যিত, তুমি মৃত, তুমি একদিন মরবে, মাইয়্যিত হবেই হবে। মাইয়্যিত এমন একটি ভাষা যেটি বাংলা ভাষা ব্যবহার হয় বাংলার মতো করে, যদি আরবি শব্দ, কোরআনের শব্দ, তাই না? কোথায় গিয়েছিলেন ভাই? মাইয়্যিতের জানাজা পড়তে গিয়েছিলাম। হ্যাঁ বলছি না, মাইয়্যিতের জানাজা গিয়েছিলাম, মাইয়্যিত, আল্লাহ মাগফিল হাইয়্যা না মাইয়্যিত, হাইয়্যার বিপরীত হচ্ছে মাইয়্যিত, জানাজার দোয়া, আল্লাহ মাগফিল হাইয়্যা না, আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়্যিত না, আমাদের মৃতদেরকে মাফ করে দাও। তো মাইয়্যিত মানে মৃত, হে নবী তুমি মৃত, ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এবং নিশ্চয় তারাও মৃত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলে মৃত্যু, তারাও মৃত, তোমার যারা শত্রু, তোমার বন্ধু, যে কেউ আছে, তুমি ছাড়া যারা আছে, ইন্নাহুম তারা সকলে মৃত। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে আর রবের সামনে হাজির হবে আর সেখানে বাদানুবাদ করবে, নিজের ওযুর পেশ করার চেষ্টা করবে, সেখানে তোমাদের আমলনামা প্রমাণ করবে যে কি অবস্থায় ছিলে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করি, আর মানব জাতির একজন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের জন্য কোরআনে করিম নাযিল হচ্ছে তাদের মধ্যে নবী সাল্লাম শামিল কিনা, না নবী সাল্লাম কোরআনি বিধানের ঊর্ধ্বে? কোরআনি বিধান শামিল, কোরআনে করিম যেই জাতিকে সম্বোধন করে সেই জাতি হচ্ছে মানুষ এবং জিন। কারণ আল্লাহ পাক বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যখন আল্লাহ পাক জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাকের, তাহলে কোরআনে করিমের সম্বোধন কার জন্য? প্রত্যেক জিনের জন্য আর প্রত্যেক মানুষের জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সম্বোধন। আল্লাহ পাক প্রথম সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোরআনে করিম দিয়ে, তারপরে সামনে সম্বোধন হয়েছে হ্যাঁ নবী সাল্লামের জামানার লোকদেরকে, মুসলিম হোক আর অমুসলিম, সাহাবাই কেরামদেরকে, আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকেও। যেমন সম্বোধন হয়েছে আবু বকর ওমরকে, তেমন আবু জাহাল আবু লাহাবকেও সম্বোধন হয়েছে কোরআনে করিম দিয়ে। আল্লাহ সকল মানুষকে সম্বোধন করে বলছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সূরা মুমিনুনের আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন অতঃপর নিঃসন্দেহে তোমরা হে মানব সকল, বাদা যালিকা এই ইহকালের পরে, এই তোমাদের জীবনের পরে, তোমাদের যে আয়ু দিয়েছি এরপরে, লামাইয়িতুন অবশ্যই অবশ্যই মাইয়িতুন হবে মানে মৃত হবে, তোমরা মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধনে সামিল, এটি দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত শুনে যে আয়াত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বক্তব্য করেছিলেন এবং পরিবেশকে শান্ত করেছিলেন, যখন মানুষ অনেকে বেহুশ হয়ে গেছে, অনেকে প্রলাপের অবস্থায় রয়েছে, কি যে বলছে বুঝে না, তার মধ্যে একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছেন, হোশ নেই, যে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তাকে আমি এই যে তরবারি আছে দ্বিখণ্ড করে দেবো, হোশ হারিয়ে ফেলেছেন, সে অবস্থায় বক্তব্য করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে তখন সবাই শান্ত হইল, সবাই হুঁশে আসলো যে না কথা ঠিকই, কোরআনে করিমের আয়াত, এতদিন তো আমি কখনো আমরা চিনতে করিনি আয়াত, মনে হচ্ছে যে আজকেই শুনলাম। অনেক সময় হয় না, দীর্ঘদিন কোনো কিছু ভুলে থাকলে হঠাৎ করে কেউ স্মরণ করে, আরে মনে হচ্ছে কথাটি আজকে নতুন শুনলাম, কিন্তু আসলে তো শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 144-এ, অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নন, একমাত্র মাবুদ নন তিনি, তার ইবাদত বন্দেগী নয়, তার জন্য সিজদাও না, হ্যাঁ তার কাছে ফরিয়াদ না, মাদাদ ইয়া রাসূল আল্লাহ, তার কাছে চাওয়া না, ইল্লা রাসূল, তিনি রাসূল। রাসূল কাকে বলে? যিনি আল্লাহ পাকের মাঝে আর বান্দার মাঝে মাধ্যম। কিসের মাধ্যম? রেসালাত মানে মেসেজ পৌঁছে দেওয়ার। আজকাল মোবাইলে যে মেসেজ গুলি আছে ইংরেজিতে মেসেজ বলছে, আরবিতে কি বলছে? রেসালাই, রেসালাত থেকে যে রেসালাত পৌঁছায় তার নাম হচ্ছে রাসূল। এই জন্য প্রাচীন যুগের আরবিতে দূতকে বলা হইত রাসূল বলা হইত। এখন দূতের আরেকটা নতুন আরবি শুরু হয়েছে সাফির, অ্যাম্বাসাডার, দূত, রাষ্ট্রদূত, একে সাফির বলা হচ্ছে, কিন্তু প্রাচীন যুগের আরবি হচ্ছে রাসূল। রাসূল মানে যে দূত কোন সংবাদ নিয়ে কত কোন দেশে যায়, কোন ব্যক্তির কাছে যায়। তো আল্লাহ পাক রাব্বুল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নন, একমাত্র তিনি কি? রাসূল। আর এই সাক্ষী তো আমরা দিচ্ছি, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলু, বান্দা এবং রাসূল। রাসূল আল্লাহর দিন পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম, আল্লাহর পক্ষ থেকে আমরা জানতেই পারতাম না আল্লাহর দিন কেমন, আল্লাহর দিনের নামাজ কেমন, সেয়াম কেমন, জাকাত কেমন, হজ কেমন, পর্দা কেমন, ব্যক্তি জীবন কেমন, হারাম কি আর হালাল কি, কিছু জানতে পারতাম না যদি এই রাসূল আল্লাহ পাক না পাঠাতেন। তিনি রাসূল, আর আব্দ আল্লাহ পাক যে বলেছেন তাকে আল্লাহর বান্দা, এই জন্য যে আল্লাহ পাকের বান্দা তার মানে তিনি আল্লাহ পাকের মোহতাজ মুখাপেক্ষী, বান্দা সবসময় মালিকের মুখাপেক্ষী হয়। আপনি চাকরি করছেন যার মুখাপেক্ষী, তার বেতনের মুখাপেক্ষী, আর তার অনেক কিছুর মুখাপেক্ষী, সে আপনাকে টিকিট দেবে, দেশে পাঠাবে ইত্যাদি, আপনার ছুটি লাগাবে, দেখেন কত মুখাপেক্ষী আপনি। এটা যদি মানুষের মুখাপেক্ষি আমরা এইভাবে মুখাপেক্ষি হই, তাহলে মানুষ স্রষ্টা যিনি খালেক সৃষ্টিকর্তা যিনি মাবুদ তার কত মুখাপেক্ষি আমরা। কদ খালাত মিন কাবলিহ রসুল, আর মনে রাখবে যে তার পূর্বে অনেক রসুল চলে গেছেন। খালা এখলো মানে অতিবাহিত হয়ে যাওয়া, চলে যাওয়া। তার পূর্বে রসুল অনেক রসুল গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এইভাবে মূসা, ঈসা, আরো বহু রসুল, অনেক রসুল হয়তো নবী রসুল গিয়েছেন, তাদের নামই আল্লাহ পাক উল্লেখ করেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন লাম নাকসুসুম আলাইক, তাদের ঘটনাই বর্ণনা করি না আমি, জানি না আমরা 25 জন নবী রসুলের কথা একমাত্র আমরা জানি কোরআনে, কিন্তু আল্লাহ পাক তাদের কথা বর্ণনা করেছেন। আফাই মাতা, আল্লাহ পাক বলছেন সুতরাং তিনি যদি কি, মাতা মানে কি, মাতা ইয়ামুতু, যারা প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়েছে, মিজান মনুষায় পাঞ্জিগঞ্জ নামে সামান্য গ্রামার যারা পড়েছে, তারা জানে মাতা ইয়ামুতু মানে কি, মাজির সেগা পাস্ট টেন্স অতীতকাল, মাতা মানে মরে গেছে, আর ইয়ামুতু মরতেছে অথবা মরবে, হ্যাঁ মরছে অথবা মরবে, এ হচ্ছে ইয়ামুতু। আফাই মাতা, তিনি যদি মারা যান, সহজ ভাষা আল্লাহ মাতা বলেছেন, তো মদ শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক বললেন না বললেন না, তাহলে মদ শব্দ নবী সাল্লাল্লাহু সম্পর্কে বলা যে বেয়াদবি, তো আল্লাহ পাক বেয়াদবি করেছেন নাকি, আউজবিল্লাহ। তারপরে সাহাবায়ে কেরামদের কথা আসছে, জিবরাইল আলাইহিস সালামের কথা আসছে, তা বেয়াদবি করেছেন নাকি। কেউ যদি মদ বলে আমাদের সমাজে তো ওয়াহাবি বলে, তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াহাবিরে আল্লাহ পাকের কথাই বলে, যাদেরকে ওয়াহাবি বলছেন আপনার ধারণায় তারাই আল্লাহ পাকের কথা বলে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, তারাই জিবরাইল আলাইহিস সালামের কথা বলে, তারাই সাহাবায়ে কেরামদের কথা বলে, চিন্তা করে দেখুন আপনি। আল্লাহ বলছেন আফাই মাতা, তিনি যদি মারা যান, আওকতেলা অথবা নিহত হন, তাকে হত্যা করা হয়, তাহলে দুইয়ের এক অবশ্যই হবে, আল্লাহ পাক দুটো কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় মারা যাবেন, আর না হয় নিহত হন, মেরে ফেলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যে আগের বিষ ছিল, যে ইহুদির বাড়িতে সেই যে দাওয়াত খাওয়ার বিষ দিয়েছিল, আর সেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল, তাহলে তাকে মেরে ফেলা হয়েছে। এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা, তারা মেরে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কখনো তাদেরকে কোন মুসলিম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, যারা আল্লাহ পাকের শত্রু, বলতে পারে যে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। কোরআন আমাদের কাছে থাকার পরেও, যদি কোরআন সতর্ক করার পরেও যদি আমরা শত্রু না চিনি, তাহলে আমাদের মতো নির্বোধ কেউ আছে, অনুভূতিহীন মানুষ। আল্লাহ বলছেন যে তিনি যদি মারা যান, মাতা ও কোতেল অথবা নিহত হন, ইন কালাবতুম আলা আকাবেকুম, তোমরা কি তোমাদের পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরে যাবে, উল্টো দিকে ফিরে যাবে, না দিনের দিকে মুখ করে থাকবে, আল্লাহমুখী হয়ে থাকবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদেরকে আল্লাহকে চেনিয়ে দিলেন, আল্লাহকে জানিয়ে দিলেন, আল্লাহর দিন জানিয়ে দিলেন, তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে মেরে দেওয়া হয়, দুটোর একটা হবে। ইনকালাবতুম আলা আকাবে, তারপরে কি তোমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, ফিরে যাবে, না কখনো ফিরবো না, তাই না। ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি, কেউ যদি উল্টো দিকে ফিরে যায় ইসলামে আসার পরে, মুরতাদ হয়ে যায়, ফালাই ইয়াদুর আল্লাহ শাইয়া, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের আমার কুদরতের ক্ষতি কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের সৃষ্টি আসমান জমিনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজের ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে, নিজের ইহকাল পরকাল ধ্বংস করবে। ওয়াসায়াজি আল্লাহ শাকিরিন, আর যারা শুকরগুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ, যারা আল্লাহর প্রতি ইমানই আসবে, আল্লাহর দিনের উপর অটল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দেখিয়ে দিয়েছেন, সে সাহাবায়ে কেরামরা যারা সরাসরি নিয়েছেন সেইভাবে হোক না কেন, অথবা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা রাস্তা পেয়ে গেছি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন আমাদের মাঝে, আমরা কখনো ফিরব না ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন অটল থাকার তৌফিক দান করেন। তাহলে শাকিরিন হইতে পারে, শুকর গুজার হইতে পারে। শুকর মানে শুধু মুখে শুধু খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়া নয়, নামাজ পড়ে না শুধু আলহামদুলিল্লাহ, এর মানে শুকর গুজার না। শাকিরিন আল্লাহ কাকে বলে, যারা দিনের উপর অটল থাকলো, ফিরলো না দিন থেকে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান শীঘ্রই দান করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাইজিল্লাহু শাকিরিন, সূরা আলে ইমরান। আরেকটি আয়াত শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত না মওত রয়েছে, হায়াতুন নবী না ওফাতুন নবী, শুনেন আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34-35, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন কাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালেদুন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। কত সুন্দর স্পষ্ট কথা, আর কোরআন চাইতে স্পষ্ট কথা কোথাও পেতে পারেন না আপনি। এক শ্রেণীর বিদাতীদের লক্ষণ হচ্ছে তারা বলবে কোরআন বোঝা যেমন তেমন কথা নাকি, চারটি কথা কোরআন বোঝা, যে সেই কোরআন বুঝে নিবে, এখন কোরআন বোঝার মতো লোক নাই, কোরআন যা বুঝার বুঝে নিয়েছে, কোরআন বোঝা সম্ভব নয়, আল্লাহর কথা বোঝা সম্ভব, তাহলে আল্লাহ ভালোভাবে বুঝতে পারলেন না, তার মানে আমার কথা যদি বুঝতে না পারেন আসবেন শেখের কথাকে বোঝা সম্ভব, তার মানে দোষ আমার মধ্যে, আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে যারা বলবে কোরআন বোঝা সম্ভব নয়, রাসূলের হাদিস বোঝা সম্ভব নয়, কিন্তু ফিকা বোঝা সম্ভব, হ্যাঁ কিসসা কাহিনীর বই বোঝা সম্ভব, তারা যেন এই কথা বলল পরোক্ষভাবে যে আল্লাহ ভালোভাবে বুঝাইতে পারেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোভাবে বুঝাইতে পারেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি কীলা, আল্লাহ পাকের কথার চাইতে ভালো কথার কার হতে পারে, ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের বাণীর চাইতে কার বাণী আর ভালো হইতে পারে, সব দিক দিয়ে ভালো, ভালো মানে শুধু দেখতে ভালো নয়, ভালো মানে বোঝার দিক দিয়ে ভালো, বিধানের দিক দিয়ে ভালো, বিশ্বাসের দিক দিয়ে ভালো, ইহকাল পরকালের কল্যাণের দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো আল্লাহ পাকের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ বলছেন যে অমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে কোন মানুষকে আমি আল খুলদ দান করিনি, আল খুলদ মানে স্থায়িত্ব, চিরকাল রাখবো এইরকম কথা কাউকে দিনি, এইরকম নিশ্চয়তা কাউকে দিনি, কাউকে চিরকাল রাখিনি, না আদমকে রেখেছি, না তার স্ত্রীকে রেখেছি, না তার ছেলে মেয়েদেরকে রেখেছি, আর না নূহকে রেখেছি, হাজার এগারোশো বারোশো বছর বাঁচলেও তারপরে মরতেই হয়েছে। তোমার পূর্বে কোন ব্যক্তিকে স্থায়িত্ব দান করিনি। শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে গিয়ে কি বলেছিল জান্নাতে যখন বিভ্রান্ত করে, হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদ, হে আদম তোমাকে একটা গাছের কথা বলে দেব যেটার নাম হচ্ছে শাজারাতুল খুলদ, সেই গাছের যদি ফল খাও তাহলে স্থায়িত্ব পেয়ে যাবে, চিরকাল থাকতে পারবে। আল্লাহ বলছেন কোন মানুষের জন্য আমি স্থায়িত্ব লিখে রাখিনি, কেউ স্থায়ী নয় দুনিয়াতে, ক্ষণিকের মেহমান, এখানে গাছের তলায় আরাম করার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন বলেছেন, যে আমার উদাহরণ হচ্ছে যে ক্লান্ত হয়ে যেমন একজন মুসাফির পথিক গাছের তলায় কিছুক্ষণ বিরামের জন্য বিশ্রামের জন্য সেখানে অবস্থান করে আর তারপরে গন্তব্যস্থানের দিকে চলতে থাকে, আমাদের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, সেই দিকে যেতে হবে, আমাদের গন্তব্যস্থান হচ্ছে আর আখেরা পরকাল, সেখানে যেতে হবে। আফাই মিত্তা, তারপরে আল্লাহ পাক কি বলছেন তা শুন, আফাই মিত্তা, সুতরাং আপনি যদি মারা যান, হে নবী তুমি যদি মারা যাও, আল্লাহ পাক বলছেন আফাই মিত্তা, মাতা ইয়ামুতো নাসারা আনসর থেকেও হয় যারা গ্রামার বুঝেন, আর মাতা ইয়ামাতো মানে মাওয়েতা ইয়ামুয়াতো সামিয়া ইয়াসমাও থেকেও হয়, আফাই মিত্তা তখন মিত্তা হবে খিফতার ওজনে, যেমন খাফা ইয়া খাফো সামিয়া ইয়াসমাও ঠিকই, ওইরকম হচ্ছে মা তে, এখানে আল্লাহ পাক মিথ্যা বলেছেন, আর মুত্তাও আরবিত হয় দুটোই গর্দানে, যদি নাসায়ান সরা হয় তাহলে মুত্তা হবে কুলতার ওজনে কালায়া কুলু, আর যদি মিথ্যা হয় তাহলে সামে আসমা ঠিক, যারা গ্রামার বুঝেন তাদের জন্য এই কথাগুলি বললাম। আল্লাহ পাক বলছেন আফা ইমিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, তারপর আল্লাহ বলছেন ফাহমুল খালেদুন, তারা চিরকাল থাকবে নাকি, আবু জাহাল আবু লাহাব চিরকাল থাকবে, ইসলামের শত্রুরা চিরকাল থাকবে, অন্যরা চিরকাল থাকবে, কাউকে চিরকাল রাখবার তোমাকে শুধু মেরে দেবো, আল্লাহ বলছেন না সকলকে মরতে হবে, আফাই মিথ্যা তুমি যদি মারা যাও তারা চিরকাল থাকবে, না থাকবে না, আল্লাহ পাক মিথ্যা বললেন না, তার নবী করিম মৌতে মৌত থেকে হচ্ছে মিথ্যা, এর মাদ্দা ধাতু হচ্ছে মিম ওয়াও তা মৌত, এর থেকে মিথ্যা, তুমি যদি মারা যাও, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন তুমি মারা যাবে, তারাও চিরকাল থাকেনি তুমিও চিরকাল থাকবে না। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার ৩৪ হইল ৩৫ নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৌতের আস্বাদন গ্রহণ করতেই হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি যার মধ্যে আত্মা রয়েছে রূহ রয়েছে তাকে মৌতের স্বাদ নিতেই হবে, আর তার মধ্যে তুমিও রয়েছে, ওয়ানাবলুকুম বিশ্বাররে ওয়াল খাইরে ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, তারপরে ভালো মন্দ দিয়ে তোমাদের পরীক্ষা করব, ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছেই ফিরে আসতে হবে তোমাদের, আল্লাহ পাক বলছেন। তারপরে আরো কয়েকটি আয়াত রয়েছে যেগুলিতে প্রত্যেক ব্যক্তির মত হবে, আম্বিয়া রসুলগণ তাতে থেকে ব্যতিক্রম নন। তাহলে এই আয়াতগুলির আলোকে সাহাবায়ে কেরামরা যে ইমান রেখেছে সেই ইমান আমাদের রাখা ফরজ কিনা, আর যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে তার ইমানে আকীদায় মৌলিক বিশ্বাসে ভেজাল রয়েছে। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 115 তে ইরশাদ করছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার পরে, আল কোরআন হিদায়ত নয়, আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কারীমকে হিদায়ত বলেছেন, সূরা বাকারার শুরুতে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক কত বলেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়্যানাতিন মিনাল হুদা, আল্লাহ সূরা সিয়াম রোজার ক্ষেত্রে বহু জায়গায় আল্লাহ পাক হুদাল বলেছেন, হুদা ওয়া বুশরা আহলিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য এতে হিদায়ত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, আর এতে সুসংবাদ রয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ পাক তাহলে হিদায়ত দানকারী বলেছেন। আল্লাহ পাক বলছেন হিদায়ত স্পষ্ট হওয়ার পরে, কোরআনের এই আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হায়াত মত সম্পর্কে স্পষ্ট হওয়ার পরে কেউ যদি বিরুদ্ধাচরণ করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার অনুসরণ করে, প্রথম মুমিন কারা? সাহাবায়ে কেরামগণ, প্রথম মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই জন্য কোরআন কেন আছে না, আউয়ালুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতের, আর ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে সাহাবায়ে কেরামগণ। তাহলে আল্লাহ তো কোরআনে কারীমে যাদেরকে মুসলিমিন বলেছেন, প্রথম সারির মুসলিম হচ্ছেন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ বলছেন যারা মুমিনিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার অনুসরণ করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তাহলে মুমিনদের একটি রাস্তা আছে, ওই রাস্তার উপর চলতে হবে। আর আদর্শ মুমিন যারা উসওয়া হাসানা উত্তম আদর্শ, তারা সাহাবায়ে কেরামের দল। নুআল্লিহি মা তাওয়া, আল্লাহ বলছেন যে তারা যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, নবীর রাস্তা ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে মুমিন সাহাবায়ে কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে, খোলাফা রাশেদিনের রাস্তা ছেড়ে অন্য রাস্তা যদি অনুসরণ করে, তাহলে যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, তারপরে জাহান্নামে তাদেরকে দাখিল করব। ওয়া সাআত মাসিরা জাহান্নাম, বড়ই জঘন্য স্থান, খারাপ প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা মসজিদ ওই আয়াতটি বলেছিলাম, আমাদেরকে ইমান নিয়ে আসতে বলেছেন, কার মতো ইমান? সাহাবায়ে কেরামদের মতো ইমান। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারা আয়াত নম্বর 137। মহান আল্লাহ বলছেন ফাইন আমানু, তারা যদি ইমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, যেইভাবে তোমরা ইমান নিয়ে এসেছো, কাকে আল্লাহ সম্বন্ধে কেবল তোমরা বলছেন? সাহাবায়ে কেরামদের সম্বন্ধে বলছেন যে দেখো তোমাদের সামনে কোরআন নাজিল হচ্ছে, তোমরা যেভাবে ঈমান নিয়ে এসেছো, ফাইন আমানু, তারা যদি সেভাবে ঈমান নিয়ে আসে, তাবেইনরা, তাবা তাবেইনরা, তারপরের লোকেরা, তারপরের লোকেরা, কিয়ামত পর্যন্ত জিন ইনসান যদি সেইভাবে ঈমান নিয়ে আসে, তাহলে আকীদা ঈমান আমল ওই রকমই হইতে হবে যেইভাবে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়। এই জন্য কোন এক ইংরেজ যারা ভারত দখল করেছিল, তারা ওয়াহাবিদের সংজ্ঞায় লিখেছে, মানে যারা তাদের শত্রু ছিল ইংরেজদের, ওহাবি নামটা ইংরেজরা দিয়েছে, ইসলামের শত্রু যারা বাইরের এই ইংরেজরা দিয়েছে, আর কবর মাজারপন্থী বিদাতিরা ঘরের শত্রুরা দিয়েছে। ভারতে যারা স্বাধীনতা আন্দোলন করছিল, তখনকার ভারত মানে অখণ্ড ভারত, কিন্তু বর্তমান পাকিস্তান বাংলাদেশ সব মিলে, তারা লিখেছে ওয়াহাবিদের সংজ্ঞায় যে ওয়াহাবিদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আন্দোলন হচ্ছে যে তারা এই বর্তমান ইসলামকে, ১৪০০ বছর আগে যে ইসলাম ছিল নবী সাল্লামের জামানায় আর সাহাবায়ে কেরামের, সেই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। হক কথা বেরিয়েছে না, কথা সত্য না? আর এটাই কি সঠিক ইসলাম নয়? তাহলে তো এটাই তো আমাদের দাওয়াত। আমি খুব সংক্ষেপে বলি যে আমাদের দাওয়াত হচ্ছে ১৪০০ বছর আগে যে ইসলাম ছিল সেদিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। এর চাইতে সংক্ষেপে আর বলা যাবে না যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের দাওয়াত কি, সহজ ভাষায় আপনি এখন খুঁজেন যে কোন ইসলাম তখন আবু বকরের জামানায় ছিল, উমারের জামানায় ছিল, উসমানের জামানায় ছিল, আলীর জামানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, তাদের জামানায় ছিল, আর তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, সেই ইসলামের দিকে আমরা ফিরে যেতে চাই। আর এতে আমাদের দ্বিমত হওয়া উচিত নয়, কারণ এটাই হচ্ছে আসল ইসলাম, এটাই হচ্ছে আসল ইসলাম। তাই আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসল মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমাদের মতো ইমান নিয়ে আসে তাহলে তারা হেদায়াত পেল। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায় তোমাদের মতো ইমান না নিয়ে আসে তার মানে ফিরে গেল। কোরআন বলছে মৌতের কথা, আর কেউ যদি হায়াতের কথা বলে হায়াতুল নবীর কথা বলে তাহলে তারা ওইভাবে ইমান নিয়ে আসো যেভাবে সাহাবাই কেরামরা ইমান নিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ যেভাবে হাদিসগুলি আসছে সামনে আমি পেশ করব, যেভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত মওত সম্পর্কে বলেছে সেইভাবে যদি তারা না বলে তাহলে ওয়াইন তাওয়াল্লা, তারা ফিরে গেল। ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা বিমুখ হয় ফিরে যায় তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, শিকাক মত বিরোধে রয়েছে, দ্বন্দ্বে পড়ে রয়েছে শিকাক। ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে আপনার জন্য যথেষ্ট হবে। আপনাকে আপনার দিন কি, আপনার নিয়ে আসা দিনকে প্রচার করার দিন কি, আল্লাহ পাক হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। ওহুয়া সামিউল আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা, সবকিছু শোনেন আর সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। বড় হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বুখারী মুসলিম রয়েছে, শোনাই আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না আবা বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার আব্বা আকবালা আলা ফারাসেন, ঘোড়ার উপর চেপে আসলেন, উঠের উপর চেপে, দ্রুত একটু আসতে হবে, খবর পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, দ্রুত ঘোড়ার পিঠে চেপে আসছেন। মিন মাসকানি বিসুন, তার বাড়ি ছিল একটু দূরে আওয়ালিতে, সুনহ নামক একটি এলাকায় ওখানে বাড়ি ছিল। হাত্তা নাজাল্লা, তারপর ঘোড়া থেকে নামলেন, ফাদাখাল মসজিদ, মসজিদ নবীতে প্রবেশ করলেন, ফালাম ইউকাল্লিমিন নাস, কারো সাথে কথা বললেন না, এখানে কয়জন ওখানে কয়জন ওখানে কয়, শোকে ভেঙে পড়ে, কেউ বেহুশ হয়ে রয়েছে, কেউ কি অবস্থায় রয়েছে, কেউ কি বলছে, এই অবস্থায় রয়েছে, এরপর আমরা ইসলামকে হেফাজত করতে পারবো, আর আমরা কি ইসলামের খেদমত করতে পারবো, নানা রকম কথা যে যেমন বলে এইরকম অবস্থায় রয়েছে তারা, কারোর সাথে কথা বললেন না তিনি। হাত্তা দাখালা আলা আয়েশা, মেয়ের কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ রয়েছে, সেখানে ঢুকে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতায়াম্মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে উদ্দেশ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তায়াম্মাম উদ্দেশ্য করা, এক তায়াম্মুম হচ্ছে তায়াম্মুম করা, মাটিতে হাত মেরে তায়াম্মুম করা, এই তায়াম্মুমকে তায়াম্মুম এই জন্য বলে, তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, আর এই তায়াম্মুম করাকে, তায়াম্মুম করাকে আমাদের দেশের আবার বিকৃত ভাষায় তয়ম করা বলে, শুনেছেন না, তয়ম করা না তায়াম্মুম করা, শব্দটা একটু উচ্চারণ করতে করছেন, তায়াম্মুম, তায়াম্মুম মানে হচ্ছে উদ্দেশ্য করা। তো তায়াম্মুমকে তায়াম্মুম কেন বলে, এই জন্য বলে যে এতে মাটির উদ্দেশ্য করা হয়, মাটির উদ্দেশ্য করে আর তারপরে তা থেকে মাটি নিয়ে হাত আর মুখ মাসা করলেন, এই হচ্ছে শরীয়তি তায়াম্মুম। এখানে শাব্দিক অর্থে তায়াম্মুম শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, তিনি বলছেন রাসূলুল্লাহ উদ্দেশ্য করলেন তিনি, ওয়াহুয়া মুগাশশান বিসাউবিন হেবরা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ হিবরি চাদর দিয়ে, হিবরি কাপড় দিয়ে, হিবরি কাপড় হচ্ছে এমন এমন দেশের কাপড়, সেই সেই যুগে এমন দেশে ভালো ভালো কাপড় তৈরি হতো, তখনকার যুগের মতো ভালো দামি কাপড় তৈরি হতো, ভালো কাপড় তৈরি হতো, হিবরি চাদর দিয়ে তাকে ঢাকা ছিল। তাহলে বোঝা গেল যে মাইয়্যত ইন্তেকাল হয়ে গেলে কি করতে হবে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে। ফাকাশাফা আন ওয়াজহি, তার মুখমণ্ডল খুললেন। এখানে আমাদের দেশে কত বিদাত হয় চিন্তা করেন দেখি, মারা গেলে কোরআন চারিদিকে বসে কোরআন খানি শুরু হয়ে গেল, আমরাও করেছি, আমার নারীর ইন্তেকাল হয়েছে, আমার মা খালা সব জমা হয়েছে বলছে, কেউ তো কোরআন পড়তে পারে না, মাদ্রাসার ছাত্র মাত্র আমি কোরআন পড়তে, আর তাদের মহিলা কয়েকটা গ্রামের জান তো সারা রাত কোরআন পড়েছে, কিছুক্ষণের জন্য আমি গিয়েছি তো আমাকে আবার কোরআন পড়তে বলছে, এই হচ্ছে আমাদের দেশের দৃশ্য। আহলে হাদিস সমাজও কোরআন পড়ে, এই বিদাত করে, আর বাকিরা তো সকলেই করে না, করে না, হ্যাঁ, আমাদের দেশে মাইয়্যত মারা গেলে ঢেকে রেখে দিবে আর কোরআন পড়বে না, এটা হইতে পারে না, মরার পরে কোরআন পড়া শুরু, ওর পাশে সারা রাত যদি থাকে যে না আগামী কালকে জানাজা হবে, চলতে থাকবে 24 ঘন্টা 48 ঘন্টা ওই কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহর কাছে কোরআন খানি হয়েছে, তাহলে মা আয়েশা উল্লেখ করতেন যে আল্লাহ তাআলা যে ওখানে করে কোরআন তেলাওয়াত চলছিল, উমার তেলাওয়াত করছিলেন, উসমান করছিলেন, অথবা মেয়েরা করছিলেন, ফাতিমা করছিলেন, আর কেউ করছিলেন, উম্মাহাতুল মুমিনগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ কোরআন তেলাওয়াত করছেন কমপক্ষে, তা কিছু তো নেই। মুখমণ্ডল খুললেন, তাহলে চেহারাও ঢাকা ছিল। সুম্মা আকাব্বা আলাইহি, তারপরে লুটিয়ে পড়লেন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তারপরে লুটিয়ে পড়লেন, ফাকাব্বালাহ, এবং তাকে চুমো দিলেন, বসা দিলেন, ও বাকা এবং কাঁদতে শুরু করলেন, কেঁদে ফেললেন। তাহলে কাঁদা জায়েজ, চিৎকার করা আর বিভিন্ন গুণাবলী বর্ণনা করা এগুলি নিষেধ আছে, যেটাকে রোদন করা বলা হয়, এর উপর কঠোর শাস্তির কথা বলা হয়েছে। মাইয়েত কুশাস্তি হবে যদি মাইয়েত কুসংস্কার থাকে সমাজে আর নিষেধ না করে যায়, আর যারা করবে তারা গুণাগার হবে। তবে চোখের পানি বহিয়ে কান্না করা সুন্নত দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে, সাহাবায়ে কিরাম তারপরে বলে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বেআবি আনতা ওয়া উম্মি, আমার বাবা এবং আমার মা আপনার উপর উৎসর্গ হয়ে যাক। ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছে, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ পাক আপনার উপর দুই মত একত্রিত করবেন না, অর্থাৎ দুইবার মত হবে না। মত মানুষের একবার হয় তাই একবারই হবে, দুই মত জমা করবেন না, একত্রিত করবেন না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজে এই উম্মতের নবী শাসনের পরে এক নম্বর ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ, নাইতে দ্বিমত আছে কারো, এক নম্বর ব্যক্তি ডান হাত। তিনি বলছেন যে আপনার উপর আল্লাহ দুই মত একত্রিত করবেন না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে বিশ্বাসী আবু বকর কিনা, মতে বিশ্বাসী। আরো শুনেন, আম্মাল মাউতাতা, আম্মাল মাউতাতু আল্লাতি কুতিবাত আলাইক ফাকাদ মুত্তাহা, যেই মত আপনার জন্য লিখা ছিল আল্লাহর পক্ষ থেকে সেই মত আপনার হয়ে গেছে, ফাকাদ মুত্তাহা, সেই মত আপনি মারা গেছেন, সেই মত আপনার হয়ে গেছে। এর চেয়ে তার স্পষ্ট লাগবে, এই উম্মতের যিনি প্রথম নম্বর ব্যক্তি, যার সম্পর্কে প্রথমে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন। আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, এভাবে আশরা মুবাশশারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন। সেই ব্যক্তি বলছেন যে যেই মত আল্লাহ পাক আপনার জন্য লিখে রেখেছে সেই মত আপনার হয়ে গেছে, ফাকাদ মুত্তাহা। তারপরে যদি কেউ অস্বীকার করে তার পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বর্ণনা করেছেন হাদিস, আন্না আবু বকর খারাজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেরোন বাড়ি থেকে, উমারুল খাত্তাব ইউকাল্লিমুন নাস, দেখছেন যে উমার লোকদের সামনে কথা বলছে, এ বলছে না না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মত হয়নি। সেই সময় তিনি পৌঁছে ফাকালা ইজলিস ইয়া উমার, চুমন দেওয়ার পরে কান্না আসলো, তারপর ঘর থেকে আবার বেরিয়ে পড়লেন, মসজিদে বেরিয়ে দেখছেন যে উমার কথা বলছে লোকদের সাথে, আর মাঝে মাঝে তিনি যেন প্রলাপ বকছেন। বলে ইজলিস ইয়া উমার, উমার বসো, ফাওয়া উমার আইয়া ইজলিস, উমার বুঝতে চায় না, কারণ হুঁশ নেই, বেহুশ হয়ে পড়েছেন, বসছেন না, কথা শুনছেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার। তারপরে ফাক বলার নাসু এলেইহি, লোকেরা আবু বকরকে দেখে আবু বকরের সামনে এসে একত্রিত হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া তারাকু উমার, উমারকে তারা ছেড়ে দিল, একাই পড়ে গেলেন তিনি। ফাকাল আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা বাদ, খুতবা শুরু করলেন, এই আমরা খুতবাতে বলি আম্মা বাদ, এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত আর সাহাবায়ে কেরামদের সুন্নত, যখন পড়া হলেন ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতান, বলছি না আম্মা বাদ, অতঃপর বলছি, আল্লাহ পাকের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছি আম্মা বাদ, বলছেন আম্মা বাদ, কি বলছেন আম্মা বাদ, বলছেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, শুনো, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, এমন কেউ ছিল না, তবে শুনে রাখো, যদি ধরে নেওয়া হয় যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তার পূজা করত, তাকে সেজদা করত, এরকম কেউ যদি থাকে, তাহলে জেনে রাখো যে তোমাদের ধারণা ভুল, তোমাদের আকীদা ভুল, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তাহলে জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, কাদ মাতা, নিঃসন্দেহে মত হয়ে গেছে, নিঃসন্দেহে মত হয়ে গেছে, তিনি মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মত হয়ে গেছে, স্পষ্ট বক্তব্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত, আল্লাহকে সিজদা করত, আল্লাহর জন্য নামাজ পড়ত, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে ফরিয়াদ করত, জেনে রাখুক সে সুসংবাদ, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতুন নবী নয়, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, কে, আল্লাহ পাক। কাল আল্লাহ তাআলা তারপরে দলিল পেশ করলেন ওই আয়াত, যে আয়াত আমি পেশ করলাম আপনাদের সামনে একটু আগে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা আও কুতিলা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তাকে নিহত করে দেওয়া হয় তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে, ওমান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইয়ান ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। এই আয়াত পড়ে শোনালেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকজনকে। কালা, তারপরে বর্ণনা করে আব্দুল্লাহ আব্বাস বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাক্কা আন্নান নাস লাম ইয়ালামু আন্না আল্লাহ আনজালা হাযিহিল আয়া, মনে হচ্ছিল যে লোকেরা জানছিলেন না যে এই আয়াত এর আগে নাযিল হয়েছে, ভুলে গেছেন। ইন্তেকালের সময় মানুষ যখন বিব্রত অবস্থায় থাকে, পেরেশান অবস্থায় থাকে, তখন অনেক কিছু ভুলে যায়। এক্ষুনি যদি পেরেশান হয়ে যায় যে আমার মনে আছে বলার সব কিছু, কিন্তু ভুলে যাব। নতুন বক্তা যদি স্টেজে দাঁড় করা হয় এতগুলি মুখস্থ করে এসে সবকিছু ভুলে যায়, জানেন না? জানেন না, যারা মাদ্রাসায় পড়েছে তারা ভালো করে জানেন। আমরা ছোটবেলায় যখন ট্রেনিং করতাম তো অনেক কিছুই মুখস্থ করে এসে দেখি যে মনে করে এসেছি 15 মিনিট বলবো, 5 মিনিটই শেষ হয়ে গেছে, আর খুঁজে পাই না কি বলবো। তো বলছেন যে আল্লাহর কসম, মনে হচ্ছিল যে লোকেরা এর আগে আছি জানতই না। হাত্তা তাআলা আবু বকর, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করলেন তখন সবাই তেলাওয়াত করা শুরু করেছে, সকলে এই আয়াত তেলাওয়াত করা শুরু করেছে। ফাতালাক্কাহা মিনহু আন-নাস কুল্লুহুম, সমস্ত লোক ওই আয়াতটিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে নিয়ে সবাই তেলাওয়াত করা শুরু করেছে। ফামা আসমা বাশারান মিনান নাস ইল্লা ইয়াতলুহা, এমন কোন মানুষ দেখছি না যে যার মুখে ওই তেলাওয়াত হচ্ছে না, আয়াত তেলাওয়াত মনের শান্তির জন্য। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা আও কুতিলা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইয়্যান, এইভাবে পড়ছেন আর মনকে শান্তি দিচ্ছেন। আর সত্যি যদি কোরআনের অর্থ বুঝেন আর কোরআন আয়াত যদি বারবার পড়েন তো যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে কিন্তু মন হালকা হয়ে যাবে, মনের শান্তি হাসিল হবে। আপনি অর্থ বুঝে পড়েন, আপনার যতই বড় বিপদ থাক না কেন পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আপনি পড়েন হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এইভাবে যে আয়াতগুলি রয়েছে আপনি পড়েন, মনের শান্তি হাসিল হবে। তো এইরকমই সাহাবাই কেরাম আমরা সকলেই তেলাওয়াত করছেন। সাইদ বিন মুসাইব প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা হুয়া ইল্লা আন সামিয়া আবু বকর তালাহা, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই আয়াত তেলাওয়াত শুনলাম, ফা আকিরতু হাত্তা মা তুকিল্লুনি রিজলায়া, মনে হচ্ছে যে আমি ভেঙে পড়েছি, এমন ভেঙে পড়েছি যে আমি আর পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আছাড় খেয়ে পড়ে যাব। যে সত্যি আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, মানে এতক্ষণ ধারণা ছিল তার, বেহুশ অবস্থায় বলছেন যে না নবী সাহেব বেঁচে আছেন, আর যদি ইন্তেকাল হয় তো তিনি ফিরে আসবেন, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলেন। কিন্তু আয়াত শোনার পরে বুঝতে পারলাম যে আর নবী নেই দুনিয়াতে, আর আমার প্যারা নবী নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে যে আমার পা আমাকে আর রাখতে পারবে না, কোনো শক্তি নেই পায়ে, হাত্তা আহওয়াইতু ইলাল আরজে, মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি জমিনে আছাড় খেয়ে। হেনা সামিয়াতুহু তালাহা, যখন শুনলাম যে আয়াত তেলাওয়াত করলেন, আলেম তো আর জানতে পারলাম যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, হ্যাঁ ইন্তেকাল করেছে, কাদ মাতা, তার মৃত্যু হয়ে গেছে। কে বললেন এটা? ওমর বললেন। তার আগে শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। এই উম্মতের দুই শ্রেষ্ঠ ব্যক্তি যাদেরকে বলা হয় শাইখাইন, জি, কেউ যদি আবু বকর ওমরকে ভালোবাসে এটা ঈমানের প্রমাণ, আর যদি কেউ শত্রুতা রাখে তাহলে এটা হচ্ছে মোনাফিকি আর কুফরির প্রমাণ, মনে রাখবেন। যে কোনো ব্যক্তির কাছে যদি সমালোচনা শোনেন আবু বকরের, সমালোচনা শোনেন ওমারের, তাহলে তার মধ্যে কমপক্ষে মোনাফিকি আছে, না হলে সে তার মধ্যে কুফরি আছে। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস শুনাইলাম, লম্বা হাদিস, তারপরে ছোট ছোট কয়েকটি হাদিস শুনাই, আর কয়েকজন সাহাবাই কেরাম থেকে এই বক্তব্য শুনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামী সম্পর্কে কি বলছেন, আরে দুনিয়া কেউ যদি সম্মান না করে কমপক্ষে আপনার স্ত্রী আপনার সম্মান করে না, করে না, তাই না? ভালো স্ত্রী যদি হয় সারা দুনিয়া কোথাও যদি আপনি মান সম্মান না পান, আপনার স্ত্রীর কাছে আপনি খুব বড় মানুষ, খুব ভালো মানুষ, খুব প্রিয় মানুষ, তাই না? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু সম্মান করছেন না, বেয়াদবি করছেন মতের কথা বলে না, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সহি আকিদা, এটাই হচ্ছে দিন। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মানে মারা গিয়েছেন। ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, তখন তিনি যখন তার মত হয় তখন তিনি আমার হাকেনা আর যাকেনার মাঝখান এইভাবে ধরেছিলেন, তিনি এদিকে রান আছে রানের মাথা দিয়ে শুয়েছিলেন আর আমার যে এই যে চিবুক আছে এর মাঝখানে আর আমার যে সিনা বক্ষ আছে এর